আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন। ইসলামী অর্থনীতি সম্পর্কে এবং মুসলিম সমাজ কিভাবে সমৃদ্ধ হতে পারে অর্থের ব্যাপারে, এবং শুধু সমৃদ্ধ অর্থের ব্যাপারে হলে হবে না, হালাল রূপে, পরিচ্ছন্ন পবিত্র রূপে কিভাবে সমৃদ্ধ হতে পারে সে কথা আপনারা শুনে আসছেন। এ কথাও শুনছেন যে মুসলিম জাতিকে উন্নত হতে হলে, মুসলিম জাতির মেরুদণ্ড মজবুত করতে হলে অর্থের দরকার আছে, টাকার দরকার আছে। সেই টাকা যাদের আছে তারা সাহায্য করে, তারা খরচ করে, তারা দান করে, যেখানে যেমন দেওয়া দরকার ঠিক সেখানে সেই রকম ব্যয় করে, সেই রকম দান করে তাদেরকে সমৃদ্ধ করতে হবে যারা দুর্বল। যে দিনী প্রতিষ্ঠান যেটা অচল হয়ে পড়ছে, সেখানে মুসলিমের উচিত সেই প্রতিষ্ঠানে সাহায্য করা এবং সেই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা। কোথাও মানুষ দুর্গত অবস্থায় আছে, দুর্দশাগ্রস্ত, কোথাও যুদ্ধ, কোথাও বন্যা, কোথাও ভূমিকম্প, এইভাবে মুসলিমরা যেখানে দুর্যোগগ্রস্ত সেখানে মুসলিমকে ব্যয় করতে উদ্বুদ্ধ করা হয়েছে। তারা সেখানে নিজেদের ধন মাল ব্যয় করে নিজের ভাইদের সহযোগিতা করবে। ইসলাম হচ্ছে সহানুভূতিপূর্ণ ধর্ম। ইসলামের ভিতরে এমন আছে যে মুসলিমরা মুসলিমের সহযোগিতা করবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, মুসলিম মুসলিমকে সাহায্য করবে। লা ইয়াখযুলুহু, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না, তাকে এমন অবস্থায় ছাড়বে না যে সে নিরুপায় অবস্থায় একা পড়ে পড়ে মার খাচ্ছে আর সে অন্য জায়গাতে ইমারতে বিল্ডিংয়ে আরামসে ঘুমাচ্ছে, এটা হতে পারে না। বরং দুঃখ কষ্ট যখনই আসবে, দুঃখী মানুষদের দুঃখে অংশ নেবে কারা? সুখী মানুষরা। এটাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। আজ আপনাদের সামনে সেই দুটো কথা বলবো যে কথা মহান আল্লাহ তার কোরআনে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বাণীতে বলে গেছেন, হে মুসলিমরা তোমরা ব্যয় করো, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, যেখানে ব্যয় করা দরকার, যেখানে খরচ করা দরকার তোমরা ব্যয় করো, খরচ করো। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতি। এবং এই লাভজনক বাণিজ্য, যে লাভজনক বাণিজ্য করলে পরে আল্লাহ তাআলার কাছে তোমাদের দুনিয়াতেও ভালো হবে আর আখেরাতেও ভালো হবে। আমরা ধৈর্য সহকারে সেই বাণী আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ। দান করার মাহাত্ম গুরুত্ব কম নয়, এ কথা নিশ্চয়ই আপনারা জানেন। মহান আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়া। যারা আল্লাহর সন্তুষ্টি সাধন, তবে হ্যাঁ, দান করতে হবে কার জন্য? নাম নেওয়ার জন্য না, নাম নেওয়ার জন্য দান করলে সে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর সে দান মানুষের কাছে সামান্য সুনাম নেওয়ার জন্য করলে পরে সুনাম পাবেন, আখেরাতে কোনো ফল পাবেন না। এই জন্যই আল্লাহ বলছেন, যারা নিজেদের মাল খরচ করে আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য, আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য ও স্বীয় জীবনের প্রতিষ্ঠা লাভের জন্য, তাদের উদাহরণ কেমন? কামাসালি জান্নাতিন বিরাবওয়া, তাদের উপমা হলো উর্বর ভূভাগে অবস্থিত একটি বাগানের মতো। আসাবাহা ওয়াবিলুন, সেই বাগানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ফাআতাত উকুলাহা দিফাইন, ফলে সেই উদ্যান বা সেই বাগান দ্বিগুণ খাদ্যশস্য প্রদান করে, প্রচুর ফল ফসল হয়। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল, কিন্তু বাগানটি এমন যদি তাতে বৃষ্টিপাত না হয় তবে শিশিরই যথেষ্ট। শিশিরে কি ধান হয় বিনা বর্ষণে? শিশিরে কি ধান হয় বিনা বর্ষণে? বিনা বর্ষণ ছাড়া শিশিরে ধান হয় না, কিন্তু এ বাগান আল্লাহর পক্ষ থেকে এমন বাগান যে শিশির হলেই যথেষ্ট। কেন? এটা খাস বাগান। ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর, আর তোমরা যা করো আল্লাহ তা প্রত্যক্ষকারী, আল্লাহ দেখছেন। বোঝা গেল যে আপনি যদি আপনার ধন সম্পদ দান করেন তাহলে সেই দান কি হবে? ওই ফল ফসলের মতো বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতার সাথে ধাবিত হও। আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতে প্রস্থ হলো আসমান জমিনের মতো, আল্লাহ আকবার, জান্নাত, বিশাল জান্নাত, সব থেকে কম মানের জান্নাতি জান্নাতে জায়গা পাবে এই পৃথিবীর দশ গুণ। এত জায়গা নিয়ে কি করবেন, নিশ্চয়ই আপনার জায়গার প্রশস্ততা থাকলে পরে আপনার আরাম আছে, তাই না? অতএব প্রচুর জায়গা আল্লাহ তাআলা সারা আসমান জমিন তৈরি রেখেছেন, প্রস্তুত রেখেছেন জান্নাতের জন্য। আমরা সূর্যকে দেখছি, সূর্য, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে এমনও মর্যাদার দিক থেকে এমনও লোক থাকবে যে তার উপরওয়ালা মর্যাদার দিকে ওই তাকিয়ে দেখবে তো মনে হবে তারা দেখছে, তার মানে আপনার থেকে কত দূরে কত উঁচু মর্যাদা সে পেয়েছে। এইভাবে জান্নাতের বহু ধাপ আছে, বিভিন্ন রকমের জান্নাত আছে, বিশাল বিশাল জান্নাত আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি রেখেছেন। কাদের জন্য জান্নাত তৈরি হয়েছে? মুত্তাকিনদের জন্য। এই সবারই জন্য জান্নাত না? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছলতা ও অভাবের সময় দান করে, এই মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। যারা সচ্ছলতা ও অভাবের সময় দান করে, সব সময় দান করে, অভাবের সময় কম করে, কিন্তু যখন তার ধনবত্তা থাকে তখন বেশি করে। ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগ কন্ট্রোল করে, ক্রোধ সংবরণ করে। দেখছেন মুত্তাকিনদের গুণ, রাগ হলে রাগকে কি করে? দমন করে, কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন্নাস, আর যদি মানুষ তার প্রতি কোনো ভুল আচরণ করে তাহলে মানুষদেরকে ক্ষমা করে, মানুষকে সঙ্গে সঙ্গে বদলা নেয় না বা তার প্রতি অনুরূপ আচরণ করে না, বরং ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা হচ্ছে সূরা আল ইমরান 133-134 আয়াত। আল্লাহ তাআলা এই দানের গুরুত্ব দিয়েই আরো অন্য জায়গায় বলছেন, ওয়া মিনাল্লাবি মাইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, কিছু তো বেদুইন আছে যারা যা খরচ করে আল্লাহর পথে খরচ করে কিন্তু সেটাকে জরিমানা মনে করে, দিল সেটাকে জরিমানা স্বরূপ দিল, মানে মনের ইচ্ছা থেকে দিল না, উদার মনে দিল না, চাইতে গেল কেউ দিল, টাকা পক থেকে বের করে দিল, নাক সিটকে দিল, কত রকম কথা বলে দিল, হ্যাঁ, উদার মনে দিল না। ওয়াতারাব্বাসু বিকুমুদ্দাওয়ায়ের, আর তোমাদের প্রতি কালের আবর্তন সমূহের প্রতীক্ষায় থাকে যে তোমাদের বিপদ হোক। আলাইহিম দায়রাতুস-সাও, অশুভ আবর্তন তাদেরই উপর আপতিত হয়। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ খুব শুনেন, খুব জানেন। ওয়া মিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর বেদুইনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে। ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, আর তারা যা খরচ করে সেই খরচ করার বিষয়কে, যা ব্যয় করে তা আল্লাহর সান্নিধ্য লাভের উপকরণের বস্তু রূপে গ্রহণ করে, এই নিয়তে দান করে। আল্লাহ বলছেন, আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, জেনে রেখো তাদের ওই ব্যয় কার্য নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায়। যে দান করছে সেই দান কাল কিয়ামতে আল্লাহ তাআলা নৈকট্য দান করবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহ, আর এরই বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে নিজের রহমতে শামিল করে নেবেন, নিজের রহমত দান করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মহাদয়াবান। সূরা তাওবা 98-99 আয়াত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, তোমরা যে কোনো খরচ করো না কেন, যে কোনো ব্যয় করো না কেন, যে দান করো না কেন, অথবা যে নজর মানো না কেন, আল্লাহ তাআলা সব জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ইন তুবদু সাদাকাতি ফানিমাহি, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা তোমাদের জন্য উত্তম। প্রকাশ্যে দান করা যায় না? যায় না, কিন্তু নিয়ত সেটা রাখতে হবে। প্রকাশ্যে আপনি দান করতে পারেন কিন্তু নিয়ত ভালো রাখতে হবে, যদি লোক দেখানির উদ্দেশ্য হয় তাহলে আপনার দান বরবাদ। পক্ষান্তরে আপনি প্রকাশ্যে দেন, যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে দেওয়া যায়, যাতে করে আপনার দেখা দেখি আর কেউ দিতে পারে। আপনার দেখা দেখি যদি অন্য কেউ দেয়, তাহলে আপনি যখন প্রথম স্টার্ট করলেন, শুরু করলেন, তখন পরে যারা দান দেবে তাদেরও সব আপনি পাবেন, যেহেতু আপনি প্রথমে দান করেছেন। মনে করুন কেউ দান চাইতে এলো, দান করার সময়ে দান মানুষ চাচ্ছে, তখন কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না, হঠাৎ করে এক প্রথমে শুরু করে দিল 500 টাকা, যেমনি সে 500 টাকা শুরু করলো, তারপরেই আস্তে আস্তে 100, 200, 300 যাই হোক আসতে লাগলো। তাহলে প্রথমে যে দান করলো, প্রকাশ্যে দান করলো, প্রকাশ্যে দান করা জায়েজ, নিয়ত পরিষ্কার রাখতে হবে যাতে নিয়তে রিয়া না ঢোকে। আর তার দেখা দেখি যেহেতু মানুষে দান করলো, সেহেতু তার স্বভাব হবে এবং তার পরবর্তীকালে যারা দান করলো তাদেরও স্বভাবের একটা অংশ সে পাবে। এই হলো দানের নীতি। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সাথে আসছি, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, প্রকাশ্যে দান করা যায়, প্রকাশ্যে দান করুন, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা দান গোপন করো এবং ফকিরদেরকে দাও তাহলে তোমাদের জন্য উত্তম, গোপনে দান করলেও উত্তম। ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত। কি হলো? যে তোমরা গোপনে দান করলেও সেটাও ভালো, প্রকাশে ভালো, গোপনে করলেও ভালো, কিন্তু কোনটা বেশি ভালো? যখন যেটা আপনি দেখবেন যে সেটা সেখানে ফলপ্রসূ, সেটা সেখানে ভালো। তবে গোপনে দান করলে পরে আপনি রিয়া থেকে বাঁচতে পারবেন, যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে সুনাম নেওয়ার লোভ আসছে, প্রকাশ্যে দেব, আহ লোকে আমার নাম করবে অমুক মাদ্রাসায় দিল, লোকে আমার নাম করবে যে অমুক মসজিদে দিল, এই লোভ যদি থাকে তাহলে গোপনে দেওয়া ভালো। গোপনে দান দিলে পরে তার একটা ফজিলত আছে না? আপনারা নিশ্চয়ই শুনেছেন, কাল কিয়ামতের দিনে, প্রখর রৌদ্রের দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই ছায়াতে কতকগুলো লোক জায়গা পাবে, বিশেষ করে 7 প্রকার ব্যক্তি সেই আরশের ছায়াতে জায়গা পাবে। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো সেই ব্যক্তি যে এমন গোপনে দান করেছে যে তার ডান হাত যা দান করেছে বাম হাতেও জানতে পারেনি, তাই না? কত গোপন! ডান হাত যা দান করেছে তার বাম হাতও জানতে পারেনি, মানে কি বিশাল গোপন। এমন কি ওলামারা বলছেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে গোপন ভাবে করো, যখন রিয়া হওয়ার আশঙ্কা থাকে গোপন ভাবে করো, এমন কি তোমার স্ত্রীও যেন জানতে না পারে তুমি ভালো কাজ করছো। এই জন্য কোনো কোনো সালাফ সালেহীন ছিলেন, তারা কানতেন আল্লাহর ভয়ে, এক বালিশে শুয়ে স্ত্রীকেও জানতে দিতেন না যে তিনি কানছেন, গোপনীয়তা অবলম্বন করতেন। অনেকের চোখে পানি পড়ত, নাকে ফোঁটা আসতো, কানলেই নাকে, তাই না, পানি ঝরে। তো লোকে হয়তো ভাবছে আল্লাহর ভয়ে কানছে, এটা যাতে বুঝতে না পারে তার জন্য সর্দি, এটা কি বাহানা, যাতে বুঝতে না পারে যে আমি আল্লাহর ভয়ে কানছি, সর্দি, সর্দির জন্য নাকে চোখে পানি আসছে। আহা, আর আমরা করি কি, সামান্য কিছু কাজ করি আর লোকের কাছে ফলাও, যাতে লোকে বুঝতে পারে যে আমি কাজটা করেছি, ভালো কাজ করেছি, সামান্য কাজ করে দেখাতে চাই যে কাজ করিনি। ওয়ায়ুহিব্বুনা ইয়াহমাদু বিমা ইয়াফআলু, এমনও হইতে পারে ইহুদিদের মতো যে কাজ করেনি সে কাজেরও প্রশংসা আমরা নিতে চাই। কোন রকম ভাবে যদি কাজটা যদি প্রশংসা আসে, তখন নিজে মনে মনে ভাবে কি যে প্রশংসাটা আমার হচ্ছে ভালো, কিন্তু না, উদ্দেশ্য তা না। যে যখন কোনো কাজ করবেন সেই কাজটা এমন ভাবে গোপনে করবেন যাতে করে আপনার একান্ত পাশের লোকও বুঝতে না পারে। সুতরাং নিজের স্ত্রী, ছেলে মেয়ে ইত্যাদি, এদেরকেও গোপন করে আপনি দান করুন। আর এইভাবে গোপনে দান করলে পরে কাল কেয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তবে হ্যাঁ, এই কথাও মনে রাখুন, যেখানে প্রকাশ্যে দান করা উত্তম, যেখানে প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখি আরো লোক দান করবে, সেখানে আবার প্রকাশ্যে দান করা উত্তম। সুতরাং প্রকাশ্যে দান করাও হারাম না, তবে তখন হয়ে যাবে হারাম অথবা শিরিক যখন আপনার নিয়তে কি থাকবে, লোক দেখানি। এই অবস্থাতে খেয়াল রাখতে হবে যাতে আপনার দান আল্লাহর কাছে কবুল হয় আর আপনার একমাত্র নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তোমার হাতে ওদের হিদায়াত নয়, তুমি হিদায়ত করবে মানুষকে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়ত করেন। আপনি বছরের পর বছর এক জায়গায় কাজ করছেন, সেখানে কেউ হিদায়ত পাচ্ছে না, আল্লাহ হিদায়ত দেয়নি তাই পাচ্ছে না। কিন্তু অনেক মানুষ সামান্য দিন কাজ করে আবার সেখানে অনেক মানুষ হিদায়ত পায়, তাই না? আল্লাহর ইচ্ছা তাই পেয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চেষ্টা করেছেন চাচা ইমান আনো, কিন্তু আনেনি। আবার তারই হাতে বহু সংখ্যক মানুষ কি হয়েছে, হেদায়েত হয়েছে। বহু নবী পৃথিবী থেকে চলে গেছেন, যে নবীর সাথে একটা লোকও নেই, কোন নবীর কাছে দুটো একটা লোক, কোন নবীর কাছে অনেক লোক, সবচেয়ে বেশি লোক কোন নবীর, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হিদায়াত কার হাতে আছে, আল্লাহর হাতে। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদেরকে কাজ করে যেতে হবে, আমাদেরকে পথ দেখিয়ে যেতে হবে। পথ দেখানোর মালিক, পথে পৌঁছানোর মালিক, পথে বসানোর মালিক কে? আল্লাহ। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এইজন্য কোন আলেমকে আপনি ছোট ভাববেন না যে এই কি করে, এ কোনো কাজ করে না, এর দ্বারা কোনো লাভ হয় না। ভাই, হিদায়াত আমার হাতে নেই, হেদায়েত কার হাতে আছে? আল্লাহর হাতে। তারপরে আল্লাহ বলছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আর যা তোমরা দান করো তা তোমাদের নিজেদের জন্য, আল্লাহর জন্য না, না, যে দান করো সেটা তোমার নিজের জন্য, তোমার নিজের ভালাইর জন্য, তাতে তোমার নিজের উপকার হবে। আর এই জন্য আমরা বলি, আমরা জানি যে দান করা হয় সেটা আসলে ব্যাংকে জমা থাকে। আদম সন্তান বহু রকম ভাবে ধন মাল জমা করে, আমার মাল, আমার মাল, আমার মাল বলে ব্যাংকে রাখে, সেটা স্টেট ব্যাংকে, ইউকো ব্যাংকে, এখানে ওখানে বহু ব্যাংকে জমা রাখে, সেটা বলে আমার মাল। কিন্তু আসল মাল কোনটা জানেন? কোন ব্যাংকে জমা রাখা আসল মাল? আখেরাতের ব্যাংকে রাখা হয়, পরকালের ব্যাংকে যে মালটা রাখা হয় সেটাই হচ্ছে তার আসল মাল। কারণ কেয়ামতের দিনে পরকালে সেই মাল তার কাজে আসবে, যখন মারা যাবে তখন সেই মাল, যে মাল সে দান করেছে, যে মাল সে গরিব মানুষকে সহযোগিতা করেছে, যে মাল আল্লাহর দিন প্রচারে সহযোগিতা করেছে, আপনার যে মাল মানুষের কাজে লেগেছে, সেই মাল কাল কাজে দেবে। সেটাই হচ্ছে আসল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, যেখানে আপনি রিজার্ভ করেছেন সেটা কাল আপনার কাজে দেবে। আসল মাল হচ্ছে সেইটা। আর আসল মাল যেটা আপনি খেয়ে পরে নষ্ট করেছেন, আপনি খেয়েছেন, আপনি পড়েছেন, সে আপনার নষ্ট হয়েছে, অতএব সেটা আপনার আসল মাল। আল্লাহ বলছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, যে অর্থ, যে মঙ্গল, যে কল্যাণ তুমি ব্যয় করেছো তা নিজের জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যাই কিছুই ব্যয় করো না কেন তা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যয় করছো সে ব্যয় যদি চাও যে কাজে লাগবে, তাহলে তা কার জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ, আর তোমরা যেটুকুই ব্যয় করো না কেন, যে কোনো ভালাই, যে কোনো দান তোমরা দান করো না কেন, তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার বিনিময় দেওয়া হবে, যা দান করো বিনিময় দেওয়া হবে। وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ, আর তোমাদের প্রতি কোনো রকমের জুলুম করা হবে না, কোনো রকমের অন্যায় করা হবে না, বেইনসাফি করা হবে না, যা দিয়েছো বরং তার থেকে বেশি আমি তোমাদেরকে দেব এবং দান করব। আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে দান করতে আদেশ দিচ্ছেন, দান করতে উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন, যেন আমরা আল্লাহর পথে ব্যয় করি, দান করি। আর এই দান হলো আল্লাহ তাআলার এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মাঝে মুসলিম সমাজে না কোনো দুস্থ থাকবে, না কোনো দুঃখী থাকবে, আর না কোনো ক্ষতিগ্রস্ত থাকবে, আর না কোনো অসুখী থাকবে, আর না কোনো এমন লোক থাকবে যে রোগ ভোগ করছে অথচ তার ওষুধ পাওয়া যাচ্ছে না, বা সে ওষুধ ব্যবহার করতে পারছে না, তার টাকা নেই, সে ওষুধ কিনতে পারছে না, আর তার জন্য সে ধুঁকে ধুঁকে ধুঁকে ধুঁকে মরণের পথে অগ্রসর হচ্ছে, এমন হতে পারে না। ইসলামের যে কাজগুলো আছে সেই কাজের ক্ষেত্রেও ইসলামী এলিম, ইসলামী জিহাদ, ইসলামী যে কল্যাণমূলক কাজ আছে, এতিমখানা, এই সমস্ত সংস্থাগুলো চলবে মুসলমানদের দান থেকে। আল্লাহ তাআলা তার জন্য অনুপ্রাণিত করছেন যে তোমরা দান করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে দান করো। প্রিয় দর্শক মন্ডলী, কিছু সময় হাতে আছে, যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আপনি জান্নাতের কথা বলছিলেন, তো আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে জান্নাতে আমরা পৃথিবীতে যেমন দিন এবং রাত দুটো পাচ্ছি, তো জান্নাতে এরকম দিন এবং রাত আসবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরআন মাজিদে সূরা নাবার মধ্যেই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সবকিছু একটা সংরক্ষিত কিতাবে লিখে রেখেছি, আবার একটা সূরা ইনফিতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের কাছে দুজন সংরক্ষক আছে, কিরামান কাতেবিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা কিতাবে লিখে রেখেছেন, তাহলে আবার কিরামান কাতেবিন কি লিখছে? ওই একই জিনিস কি আবার লিখছে? প্রথম প্রশ্ন হলো যে জান্নাতে রাত্রি দিন আছে কিনা। জান্নাতে রাত্রি দিন নেই, জান্নাতে রাত্রি দিন নেই, সেখানে উজ্জ্বল্য আছে। আর যেহেতু জান্নাতে ঘুম নেই, জান্নাতে ঘুম নেই, দুনিয়ার বুকে ঘুম আমাদের নিয়ামত, তাই না? ঘুম যদি না হয় তো কি হয়, বড় ক্ষতি হয়। কিন্তু জান্নাতে ঘুম থাকবে না, আর তার ফলে কোনো ক্ষতিও থাকবে না, বরং ঘুম হচ্ছে মরণের ভাই, ঘুম এক প্রকার মরণের ভাই। তাই জান্নাতে ঘুম থাকবে না, সব সময় জাগ্রত থাকবে এবং স্ত্রী নিয়ে আনন্দ করবে। এ হলো জান্নাতের রাত দিনের কথা। আর দ্বিতীয় প্রশ্ন হলো কিরামান কাতিবিন পাপ পুণ্য লিখছে, পাপ পুণ্য লিখছে। আর আল্লাহ তাআলা তকদিরে লিখে রেখেছেন, তকদিরে যেটা ঘটবে সেটা লিখে রেখেছেন। তাহলে আবার এই ফেরেশতারা কি লিখছেন? লেখা জিনিস লিখছেন, লেখা জিনিসই যে লেখা আছে খুঁটিনাটি ভাবে পাপ পুণ্য লিপিবদ্ধ করছেন, যেটা ভিডিও আকারে কাল কিয়ামতের দিনে দেখানো হবে, এটা যে তুমি করেছো। আর এটা লেখা হচ্ছে কি জন্য? বান্দাকে দেখানোর জন্য, যে বান্দা দেখো তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে এই কাজ করেছো, আর তুমি ভালো কাজ করেছো, তুমি মন্দ কাজ করেছো, দেখানোর জন্য, তাকে শুধু হিসাব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বোঝেন জান্নাতি জাহান্নামী, আমি ইচ্ছা করে জান্নাতি দিলাম, জাহান্নামে সমস্যা কি? তা না, বোঝাতে হবে। দেখেন আল্লাহ তাআলা জানেন যে কে পাপি আর কে পাপি নাই, তবুও পাপ প্রমাণ করার জন্য সাক্ষী থাকবে, তাই না? সাক্ষী রাখা হবে। কেন সাক্ষী রাখা হবে? আল্লাহ তো জানেন, আল্লাহ তো নিজেই দেখেছেন, আল্লাহ নিজেই সাক্ষী, তিনি সবকিছু দেখছেন, তবুও সাক্ষী মানা হবে। যখন সাক্ষী কাউকে পাওয়া যাবে না, তখন মানুষ যখন অস্বীকার করবে যে না আমি এই পাপ করিনি, তখন মুখে মোহর বেঁধে দেওয়া হবে এবং তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার দেহের চামড়া পর্যন্ত কথা বলবে, তারা সাক্ষী দেবে যে হ্যাঁ, এ আমার দ্বারাতে অমুক জায়গাতে এই কাজ করেছিল। বান্দাকে সন্তুষ্ট করার জন্য, বান্দার কাছে প্রমাণ করার জন্য, আল্লাহর জন্য দরকার নাই এটা। প্রিয় দর্শক মন্ডলী, সময় শেষ হয়ে গেছে, আগামীতে আমাদের সাথে থাকবেন, কাছে থাকবেন, এই আশা রেখে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।